السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকে আমরা আলোচনা করব ওই মরণের কথা। মানুষ মারা যায়, আমরা যদি ধারণা করি যে লোকটা ভালো ছিল না খারাপ ছিল, অবশ্য সে ধারণায় কোনো কাজ হবে না। আমাদের ধারণার ফলে যে মানুষটা ভালো হয়ে যাবে তা না, আর খারাপ যদি মনে করি যে খারাপ হবে তা না, কারণ আল্লাহ তাআলা অন্তরের খবর জানেন। তবুও আন্দাজ করা যায় যে লোকটা আসলে মারা গেল তার মরণটা শুভ না অশুভ। আমরা আজকে জানব শুভ অশুভ মরণের লক্ষণ কি, কোন মানুষ কি অবস্থায় মরলে তাকে আমরা ভালো বলতে পারি বা ভালো মরণ বলতে পারি, আশা করা যায় সে আল্লাহর কাছে ক্ষমা প্রাপ্ত হবে, কবরের আজাব থেকে রক্ষা পাবে কি কেয়ামতের আজাব থেকে রক্ষা পাবে, জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবে, এরকম আমরা আন্দাজ করতে পারি। মুসলিম মারা গেলে তার পরপারের জীবন কেমন হবে তার কিছু লক্ষণ মরণ মুহূর্তে, যখন সে মরছে জাকান্দানি হচ্ছে প্রাণ কণ্ঠাগত অবস্থা, তখন অভিব্যক্ত হয়ে থাকে এই সমস্ত লক্ষণ। মৃত্যুর পর মধ্যকালে ও পরকালে তার জীবন সুখের হবে, এমন শুভ মরণের কিছু লক্ষণ আমরা আজকে আলোচনা করব। নম্বর এক, মরণের সময় সে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার শুদ্ধ উচ্চারণ করবে। কালেমাটি বিশুদ্ধ চিত্তে অর্থ জেনে শুদ্ধভাবে পাঠ করে যদি ইন্তেকাল করে তাহলে ইনশাআল্লাহ মাইয়্যেত জান্নাতবাসী হবে। এই জন্য বলেন, দেখেন এখানে একটা লোক শুনলেন যে কালেমা পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ল, কিন্তু সে তার অর্থ জানে কিনা, কি করে পড়ল কি জেনে পড়ল, সে তার শর্তাবলী জানে কিনা, সে কি করেছে এটা আমরা জানি না। কিন্তু স্বাভাবিকভাবে বাহ্যিকভাবে আমরা জানব যে যে ব্যক্তি শেষকালে লা ইলাহা ইল্লাল্লাহ বলে মারা যাবে সে ব্যক্তি জান্নাতে যাবে এবং তার মরণ হচ্ছে শুভ মরণ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। অবশ্য অনেক মানুষ আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে শেষকালে এমন একটা কথা বলে যে সে কাফের হয়ে যায়। আমরা এক ব্যক্তির কাছ থেকে শুনেছিলাম, সবাই বলছে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর মায়ের সে এমন একটা কথা বলল, মানে তাতে মানুষ কি হয়ে যায়, কাফের হয়ে যায়। এটা আল্লাহর ইচ্ছা, শেষকালে সে কি বলবে এটা আল্লাহর ইচ্ছা। নম্বর দুই, মরণের সময় দেখবেন তার কপালে ঘাম জমেছে, বিন্দু বিন্দু ঘাম ঘাম জমেছে। এ কথাটা কেন, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল-মুমিনু ইয়ামুতু বিআরাকিল জাবিন, মানে মুমিন যখন মারা যায় বা মরণের সময় তার কপালে কি জমে, বিন্দু বিন্দু ঘাম জমে। তো বোঝা গেল কি, যদি তার কপালে ঘাম জমে তাহলে তার মরণ শুভ মরণ, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনের কথা। কিন্তু এর মানে এই নয় যে কাফের মরলে পরে তার কপালে ঘাম জমবে না। এজন্য আগে থেকে একটা কথা বলে রাখি যে মরণের সময় কষ্ট হওয়া অথবা না হওয়া এটা কোন শুভ মরণের লক্ষণ নয়, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মরণের সময় কত কষ্ট হয়েছে আপনারা শুনেছেন। তাহলে যদি ভালো মানুষের মরণ অতি সহজে হয় তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মরণ সহজে হতো না, হতো না নিশ্চয়ই হতো, কিন্তু অনেক কষ্ট। লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি লাসাকারাত, মরণের রয়েছে কঠিন অবস্থা। এই জন্য যে কপালে ঘাম জমলেই সে মোমেন এটা মোটামুটি আন্দাজ করা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায়। কিন্তু যদি দেখেন যে একজন কাফের মানুষের মাথায় ঘাম জমেছে তাকে কি বলবেন যে তার মরণটা ভালো না। যতগুলো আলামত বলা হচ্ছে তার মেন ইয়ে হচ্ছে, শর্ত হচ্ছে কি, তৌহিদ, ইমান ঠিক থাকতে হবে। ইমান ঠিক না থাকলে সে যে মরণই মরুক তার কপালে ঘাম জমুক, বাকি যে লক্ষণগুলো বলা হবে সেগুলো যদি তার থাকে আর ইমান যদি না থাকে তাহলে কোনো লাভ হবে না। মেন শর্ত হচ্ছে কি, তাওহীদ বা ইমান থাকতে হবে। নম্বর তিন, জুমার রাত্রে অথবা দিনে ইন্তেকাল হবে, জুমার রাত্রে অথবা দিনে যদি ইন্তেকাল করে তাহলে জানতে হবে তার মরণ শুভ মরণ। এখন একজন কাফের, কত কাফের মরণ না জুমার দিনে, কিন্তু তাদের ইমান নেই। বহু মুশরিক বহু বিদাতি মরে কিন্তু তাদের ইমান নেই, ইমান ঠিক নেই। অতএব তাদের জন্য বলা যাবে না, বলা যাবে কাদের জন্য, যাদের ইমান আছে। অতএব জুমার রাত্রে অথবা দিনে যদি মারা যায়, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআতি আও লাইলাতাল জুমআহ ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। জুমার দিনে অথবা জুমার রাত্রে যদি মারা যায় কোন মুমিন, দেখেন মা মিন মুসলিমিন, মুসলিম, মুসলিম কাকে বলে, মুসলিম মানে তো নামে আব্দুল কাদের আব্দুল গাফুর নাম রাখলে তো মুসলিম হয় না। অতএব যদি যে মুসলিম, যাকে মুসলিম বলা হয়, যার ভিতরে ইসলাম আছে ইমান আছে, সে যদি জুমার রাতে অথবা দিনে মারা যায় তাহলে আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে রক্ষা করেন, ঠিক আছে। নম্বর চার, জেহাদের ময়দানে খুন হয়ে যাবে, যে সহজ কথা, জেহাদের ময়দানে খুন হওয়া মানে কি, সে শহীদ, তাই না? যেহেতু আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবীলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে কখনোই মৃত মনে করো না। অন্য জায়গায় বলা হয়েছে মৃত বলো না, আর এখানে কি বলা হয়েছে মৃত মনে করো না। দেখেন তার মানে এই নয় যে তারা বেঁচে আছে, তাদেরকে মৃত মনে করো না, বরং তারা তাদের প্রতিপালকের কাছে জীবিত, জীবিকা প্রাপ্ত। অন্য জায়গায় আছে ওয়ালা কিল্লা তা শহরুন, তোমাদের অনুভব নেই, তোমরা বুঝতে পারবে না তাদের জীবনটা কেমন। তাহলে বোঝা গেল যে শহীদ যে মানে জেহাদের ময়দানে মারা যাবে, খুন হবে, সে হবে শহীদ। ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া ইস্তাবশিরুনা বিল্লাযীনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম আল্লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন ইস্তাবশিরুনা বিনিমাতিন মিন আল্লাহি ওয়া ফাদলিন ওয়া আন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুমিনিন। তারা আল্লাহর নিজ অনুগ্রহ তাদেরকে যা দিয়েছেন তাতে তারা আনন্দিত হবে, আর তাদের পিছনে যারা এখনো পর্যন্ত তাদের সাথে মিলিত হয়নি তাদের জন্য আপোষে আনন্দ প্রকাশ করে এই নিয়ে যে তাদের কোনো ভয় নেই, দুঃখিত হবে না। শহীদ হলে তাদের তো কোনো ভয় নেই, আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন, আল্লাহর আউলিয়া যারা তাদের না ভয় আর না দুশ্চিন্তা। শহীদরা তাই আল্লাহর নিয়ামত অনুগ্রহ পেয়ে তা আপোষে আনন্দ প্রকাশ করে, আর নিশ্চয়ই আল্লাহ মুমিনদের শ্রম ফল নষ্ট করেন না। মুমিনরা যারা মেহনত করেছে, যারা আমল করেছে, তাদের আমলের ফল নষ্ট করবেন না। আর শহীদদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিশাহিদে ইনদাল্লাহি সিত্তু খিসাল, যে ব্যক্তি শহীদ হবে, শহীদ কাকে বলে, শহীদ নাম রাখলে শহীদ হয় না, তাই না? আর শহীদ বলে দিলেই শহীদ হয় না, রাজনৈতিক শহীদ, খেলার শহীদ, প্রেমের শহীদ, রাজনৈতিক কি বলে শহীদ, ইত্যাদি ইত্যাদি বহু রকমের শহীদ আছে, এবং অনেক অমুসলমানকেও শহীদ বলা হয়েছে। কিন্তু না, শহীদ উদ্দেশ্য কাকে, যে আসল শহীদ, যে আল্লাহর রাস্তায় নিহত হবে, তার জন্য রয়েছে ছয়টা দান। নম্বর এক, ইউগফারুল্লাহু ফি আউয়ালি দুফা, তার রক্তের প্রথম ক্ষরণের সাথেই তাকে ক্ষমা করে দেওয়া হবে, তার সমস্ত গুনাহ কি হয়ে যাবে, ক্ষমা হয়ে যাবে। কিন্তু ঋণ ক্ষমা হবে না, কিংবা যদি অন্যের হক গ্রহণ করে থাকে, অন্যের জমি দখল করে থাকে, অন্যের টাকা পয়সা চুরি করে থাকে, ডাকাতি করে থাকে, তারপরে শহীদ হয়, সেগুলো কি মাফ হবে না? সেগুলো তো অবাক করে মরতে হবে। ঋণ যদি ছেড়ে আসে, শহীদ হয়ে যায়, ঋণ শোধ করা না পর্যন্ত সে আটকে থাকবে, শহীদ তবুও প্রথমেই তাকে ক্ষমা করা হবে। ওয়া ইউরা আমা কাদাহু মিনাল জান্নাহ, সঙ্গে সঙ্গে তাকে জান্নাতের তার বাসাটাকে, তার জান্নাতের বাসস্থান দেখিয়ে দেওয়া হবে। ওয়া ইউজারু মিন আযাবিল কবর, কবরে গেলে তাকে কবরের আযাব থেকে রক্ষা করা হবে। ওয়া ইয়ামানু মিনাল ফাজাইল আকবার, কিয়ামতের দিনে এসে সিঙ্গারে ফুৎকার খাওয়ার সময় যখন মানুষ ঘাবড়ে যাবে, মূর্ছিত হয়ে যাবে, সেই ঘাবড়ানি থেকে সে কিভাবে মুক্তি পাবে। ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুল ওয়াকার, আর ইমানের অলংকার সে পরিধান করবে, বা মর্যাদার তাজ তার মাথায় পরানো হবে, সেটা হবে মতির ইয়াকুতা। তারপরে বলা হয়েছে সেই যে তার তাজের যে এ থাকবে, মতি থাকবে, সেই মতিটা খাইরুম মিনাদ দুনিয়া ওমা ফিহা। এই তো জানেন জান্নাতের যে কোনো জিনিস আপনি যদি কিনতে চান তো দুনিয়ার সমস্ত কিছু দিয়েও আপনি কিনতে পারবেন না। ওয়ায়ুজাওয়াজু ইসনাতাইনি ওয়া সাবঈনা যাওজাহ মিনাল হাওরিল আইন, আল্লাহু আকবার, 72টা জান্নাতের হুরির সঙ্গে তার বিবাহ দেওয়া হবে। দুনিয়াতে বউ থাকবে তো আছেই তারা, কিন্তু অতিরিক্ত 72টা হুর তাকে দান করা হবে। আর ছ নম্বর হচ্ছে ওয়ায়ুশাফাউ ফি সাবঈনা মিন আকারিবিহি, আর তার নিকটাত্মীয়র 70 জনের ব্যাপারে তার সুপারিশ আল্লাহর কাছে গ্রহণ করা হবে। আল্লাহু আকবার, শহীদ যদি সুপারিশ করে তো সুপারিশ কার জন্য হবে? ওই যে শর্ত, আসল শর্তে মনে রাখতেই হবে, খবরদার যেন কেউ আশা না করে যে আমার ইমান নামাজ না থাকলেও আমি পার পেয়ে যাব, কারণ মূল হচ্ছে ওইটাই। মোট কথা, যদি কোনো আজাবে ভোগে, আজাব মানে হালকাতে, হালকা শাস্তিতে যায়, তাহলে সুপারিশ করলে আল্লাহ মাফ করে দেবেন, শহীদের কথা গ্রহণ করবেন। এই হল শহীদের ছটা। তাহলে বোঝা গেল কি, শহীদ হয়ে মারা যাওয়া হচ্ছে ভালো মরণের, অবশ্যই ভালো মরণের লক্ষণ। নম্বর 5, আল্লাহর পথে জিহাদের থেকে গাজী হয়ে ইন্তেকাল করা, তার মানে সে জিহাদের ময়দানে মরল না কিন্তু গাজী হয়ে মারা গেল। প্লেগ, পেটের রোগে বা পানিতে ডুবে মারা যাওয়া, এ হচ্ছে এক প্রকার শহীদি দরজা। কিন্তু মনে রাখবেন প্রথম শর্ত কি বললাম, তৌহিদ ও ঈমান। পানিতে ডুবে মারা গেলে সে শহীদ, পেটের রোগে মারা গেলে সে শহীদ, তারপর আর অনেক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা তাউদ্দুনা শাহীদা ফীকুম, তোমাদের মধ্যে শহীদ কাকে গণ্য করো? কালু ইয়া রাসূলুল্লাহ, মান কুতিলা ফী সাবিলিল্লাহ ফাওয়া শহীদ। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পথে যে নিহত হয়, যে খুন হয়ে যায়, সেই হচ্ছে শহীদ। কালা ইন্না সুহাদা উম্মতি ইজান লা কালিল, তাহলে তো আমার উম্মতের শহীদ সংখ্যা খুবই কম হবে, কজন মারা যায় জিহাদের রাস্তায় আল্লাহর পথে। কালু ফামান হুম ইয়া রাসূলুল্লাহ, তাহলে আবার শহীদ কারা ইয়া রাসূলুল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, মান কুতিলা ফী সাবিলিল্লাহ ফাহুয়া শহীদ, আল্লাহর পথে জিহাদে যে নিহত হয় সে তো শহীদ বটে। ওমাম মা তাফি সাবিলিল্লাহি ফাহুয়া শহীদ, আর যে আল্লাহর রাস্তায় মারা যায় মানে ওই পথেই আছে, ঠিক না? আপনারা এখন কাজ রাস্তায় আছেন, যারা ইলেম তলব করে তারাও আল্লাহর রাস্তায়, যারা আল্লাহর রাস্তায় মারা যায় তারাও শহীদ। একবার যখন গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, আবুল বাশারের দাঁত ভেঙে গেল, আমরা তো খুব ভয় পেয়েছিলাম, তো তখনই ভাবছিলাম যদি এইরকম অ্যাক্সিডেন্টে কেউ মারা যায়, ইনশাআল্লাহ ইলেম তলবের পথে, আর তার নিয়ত ভালো থাকতে হবে, আর শর্ত ওই যে আছে থাকবেই, তাহলে সে কি হয়ে যাবে, আল্লাহ একবার জান্নাতের পথ, জান্নাতের পথ। তাও আবুল বাশার অনেক ধৈর্য ধরেছে, তার দাঁত ভেঙেছে মাসা, তবুও হয়তো অনেকে হয়ে ধর বক্তব্য দেওয়ার জন্য আমার দাঁত চলে গেল আর যাবো না আমি দর্শে, না, তবুও সে দর্শে স্থির আছে। এই হচ্ছে মোমেনের সংকল্প। বেশ, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমান মা তাফি তাউন ফাহুয়া শহীদ, যে প্লেগ রোগে মারা যায় সে শহীদ। ওমান মা তাফিল বাতনি ফাহুয়া শহীদ, যে পেটের রোগে মারা যায় সে হচ্ছে শহীদ। তারপরে ওয়াল গারিক ও শহীদ, যে ব্যক্তি পানিতে ডুবে মারা যায় সে শহীদ। যে ব্যক্তি দেওয়াল চাপা পড়ে মারা যায় সেও শহীদ। তাহলে এতগুলো লোকের কথা বলা হলো যে শহীদ। অনুরূপভাবে আগুনে পুড়ে মরা, আগুনে পুড়ে মারা গেলে সে শহীদ। প্লুরিসি রোগে মারা গেলে সে শহীদ। সন্তান প্রসব করতে গিয়ে মহিলা যদি মারা যায় তাহলে সে শহীদ। আল্লাহ, মহিলাদের প্রচন্ড কষ্ট সন্তান ধারণে, হামালাত হুকুরহাও ওয়া ওয়াদাআত হুকুরহা, আল্লাহ আকবার, এত কঠিন জিনিস মায়েরা উপভোগ কি বলে আপনার ভোগ করে, যে কঠিন, এই জন্য তাদের সেই রকম যত কষ্ট তত তাদের বিনিময় আছে, প্রতিদান আছে। এই কষ্টের জন্য যদি সে মারা যায় তাহলে সে শহীদ, শহীদই মরণ তার। বেশ, এ হল মোটামুটি শহীদের সংখ্যা, মোটামুটি 6 থেকে 7 জন আছে, আলাদা অতিরিক্ত শহীদ। ক্ষয় রোগে একটা ক্ষয় রোগ বলে একটা রোগ আছে, সে রোগে যদি মারা যায় তাহলেও সে তাকে শহীদ বলা হয়েছে। ধনসম্পদ ডাকাতের খপ্পরে পড়লে, পরিবার পরিজন নিজের দিন বা জান বিনাশের শিকার হলে তা রক্ষা করতে গিয়ে মৃত্যু ও শহীদই মৃত্যু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কুতিলা দুনা আহলিহি ফাহুয়া শাহীদ, মান কুতিলা দুনা আহলিহি ফাহুয়া শাহীদ। যে ব্যক্তি নিজের ধন বাঁচাতে গিয়ে মারা গেল সে শহীদ, আর যে ব্যক্তি নিজের স্ত্রী পরিজনকে বাঁচাতে গিয়ে মারা গেল সে শহীদ। তবে কখন বললাম এটা, যখন হামলা হবে তখন তো আপনাকে আত্মরক্ষা করতে হবে, সেই আত্মরক্ষা করতে গিয়ে তাহলে তো আপনি কি হয়ে যাবেন, শহীদ হয়ে যাবেন, আর এই মরণ হচ্ছে শুভ মরণ। তদনুরূপ নিজের সওয়ারি থেকে পড়ে গিয়ে যে মারা যায় সেও শহীদ বলা হয়েছে, সওয়ারি থেকে পড়ে মারা গেলে সেও শহীদ। তারপরে শত্রু ঘাঁটি বা সীমান্ত প্রতিরক্ষার কাজে থাকা অবস্থায় মরণ ও শুভ মরণ। আপনি জিহাদের সমস্ত কাজই শুভ মরণ, জিহাদে যে কোনো কাজে থাকবেন, শত্রু ঘাঁটি যারা ওই যে বর্ডার পাহারা দেয়, হ্যাঁ, তো এই অবস্থায় মারা গেলে সে শহীদ। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রিবাতু ইয়াউমিন ওয়া লাইলা খায়রুম মিন সিয়ামি শাহরিন ওয়া কিয়ামে, এক রাত্রি যদি আপনি ওই শ্রেণীর শত্রু পাহারা দেন তাহলে এক মাস রোজা ও এক মাস নামাজ পড়া, রাতের নামাজ পড়ার থেকেও উত্তম। ওয়াইন মাতা যারা আলাইহি আমালুহু আল্লাযী কানা ইয়ামালু, যদি সে মারা যায় তো তার সেই আমল জারি থাকে যে যা সে করত, বা উজরিয়া আলাইহি রিজকুহু, আর তার রুজি জারি করা হয়, ও আমিন আল ফাত্তান, আর কবরের ফেতনা থেকে, কবরের আজাব থেকে রক্ষা পায়। কোন নেক আমল ও সৎ কার্য করা অবস্থায় মরণ ও শুভ মরণ। আপনি একটা ভালো কাজ করছেন, নামাজ পড়ছেন, নামাজ পড়তে পড়তে আপনার যান চলে গেল, ঘুরে যাওয়া অবস্থায় আছেন, আপনার মৃত্যু হল, কিংবা হজ করতে গেছেন, আপনার মরণ হল, এগুলো কি ভালো কাজের উপরে মরণ? তবে শর্ত হচ্ছে কি, তৌহিদবাদী হতে হবে, নিয়ত ঠিক থাকতে হবে। আপনি হজ করতে যাননি, টাকা কামাতে গেছেন, ব্যবসা করতে গেছেন, তাহলে কি হবে না, এসব ঠিকঠাক থাকতে হবে, তাহলে সে মরণ হচ্ছে ভালো মরণ। মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ইবতিগা ওয়াজহিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, খতিমালাহু বিহা দাখালাল জান্নাহ, ওই যে শেষ কথা, আর ওটাই শেষ হবে, সে জান্নাতে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমান সামা ইয়াউমান ইবতিগা ওয়াজহিল্লাহ খতিমালাহু বিহা দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে রোজা রাখবে তারপর সেটাই তার শেষ আমল হবে, জান্নাত চলে যাবে। ওমান তাসাদদাকা বিসাদাকাতি ইবতিগা ওয়াজহিল্লাহ, যে আল্লাহর ওয়াস্তে সাদকা করবে আর সেটাই তার শেষ আমল হবে, সে জান্নাতে প্রবেশ করবে। এইভাবে যে কোনো ভালো কাজ করতে করতে, অনেকে শুনেছেন আপনারা শেষ দেওয়া অবস্থায় যান কবর হয় অনেকে, তাই না, ভালো মরণ, এগুলো হচ্ছে শুভ মরণের লক্ষণ। হ্যাঁ, সেটা তার শেষ কর্ম যদি হয় তাহলে নিশ্চয়ই সব ভালো তার শেষ ভালো যায়। কোন নির্দিষ্ট ব্যক্তির ক্ষেত্রে শহীদ বলা, শহীদ উপাধি ব্যবহার করা এ কি চলবে? নির্দিষ্টভাবে কাউকে যদি শহীদ বলেন, অমক শহীদ, এমনি কোরআন হাদিসে যাকে শহীদ বলেছে আলাদা কথা, যে ব্যক্তি পানিতে ডুবে মারা যাবে সে শহীদ, কিন্তু শহীদ মিয়া পানিতে ডুবে মারা গেল সে শহীদ, ও নাম শহীদ কিন্তু আসলে শহীদ কিনা কে জানে, আল্লাহ জানে। জেহাদ করছে একজন, জেহাদ, হ্যাঁ দোয়া করা, জেহাদ গেছে একজন, জেহাদে মারা গেল সে কি শহীদ, তাকে বলা যাবে শহীদ না, কেননা শহীদ কে তা আল্লাহ জানেন, আল্লাহ জানেন। তাহলে জেহাদের ময়দানে মারা গিয়ে যদি শহীদ হয়েও যদি বলা যায় না শহীদ, তাহলে অন্যান্য জায়গায় তাকে কি করে শহীদ বলা যাবে? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবে বুখারী শরীফে তার একটা শিরোনাম বেঁধেছেন, বাবুন লাই ইয়াকুলু ফুলানুন শহীদ, মানে এই শিরোনাম যে বলা যাবে না অমক শহীদ, অমক শহীদ বলা যাবে না। কেন? যেহেতু আবু হুরায়রা থেকে বর্ণিত আছে, বলছেন, আল্লাহু আলামু বিমা ইউজাহিদু ফি সাবিলিহি ওয়াল্লাহু আলামু বিমা ইউকলামু ফি সাবিলিহি, আল্লাহই ভালো জানেন যে কে আল্লাহর জন্য জিহাদ করছে, আর আল্লাহই ভালো জানেন যে কে আল্লাহর জন্যই হতাহত হচ্ছে। আমরা কারো মনের খবর বলতে পারি না, যেমন এগুলো আমরা অনেক সময় শুনেছেন, নির্দিষ্ট ব্যক্তির জন্য জান্নাত জাহান্নামে সাক্ষী দেওয়া বড় কঠিন। মনে করুন আমরা বলি যে নামাজ পড়বে না সে জাহান্নামী, তাই না, কিন্তু হেলাল মিয়া নামাজ পড়ে না অতএব সে হেলাল জাহান্নামী বলা যাবে না। যে ব্যক্তি এইভাবে মারা যাবে সে জান্নাতি, কিন্তু বিলাল মিয়া এইভাবে মারা গেছে, অতএব সে জান্নাতি বলা যাবে? নির্দিষ্ট করে অনির্দিষ্ট করে বলা যাবে, যেহেতু হাদিস শুনে এসেছে, কিন্তু সেটাকে নির্দিষ্ট একটা ব্যক্তির উপরে ফিট করবেন, তার মধ্যে সেই সমস্ত শরুত আছে কিনা, আপনি জানেন না শর্তগুলো, শর্তাবলী আছে কিনা, অতএব তাকে আন্দাজ এভাবে বলা যাবে না। যাই হোক, এখানে একটা হাদিস ইমাম বুখারি ওইখানে একটা হাদিস বর্ণনা করেছেন 2898 নম্বরের হাদিসে, যেখানে জেহাদের ময়দানে এক ব্যক্তি জিহাদ করতে লাগলো, সে এমন জিহাদ করে যে অনেক বীরত্বের সাথে জিহাদ করে, তো সাহাবীরা দেখে বললেন, এ লোক যদি মারা যায় যে একবারে জান্নাতি বা শহীদ হয়ে যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, ও জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল গায়েবের খবর জানতেন তাই না? না, কিন্তু কেন বললেন, কিভাবে বললেন? ওহির মাধ্যমে বুঝতে পারলেন এই লোক কোথায় যাবে, জাহান্নামে যাবে। এ তো লোকেরা তো অবাক হয়ে গেল, কি ব্যাপার, এত সুন্দর জিহাদ করছে যা। তো একজন বলল, ঠিক আছে আমি এর অবস্থাটা দেখি, এর ব্যাপারটা দেখি। তারপরে সে তার পেছনে পেছনে পেছনে যেখানে যায় সেখানেই পেছনে পেছনে থাকে, আরো জেহাদ লড়াই করে যায়, যেখানে যায় সেখানেই যায়। শেষকালে দেখল কি, যে হঠাৎ করে বেশ মানে তার বড় ক্ষত হয়ে গেল, কঠিন ক্ষত হয়ে গেল, শেষকালে ওই ক্ষতের কারণে সে অধৈর্য হয়ে তলোয়ারটাকে এইভাবে খাড়া করে তার উপরে নিজে এই বুকের মাঝখানে চাপ দিল, আর অমনি সঙ্গে সঙ্গে মারা গেল। তারপরে এই লোকটা এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। দেখছেন, এটা মুসলমান ছিল না অমুসলমান ছিল? মুসলমান, কিন্তু ডবল করে ইমান, ইমানটা বেড়ে গেল কিনা, যে যেটা উনি বললেন সত্য হয়ে গেল। আশহাদু ইন্নাকা রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল ছাড়া কে বলতে পারবে কথা? আশহাদু ইন্নাকা ও আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ ক্বালা ওয়া মা যাক, কি ব্যাপার? রাসূলুল্লাহ বললেন, কি ব্যাপার? রাজুলুল লাযী যাকারতা আনিফান আন্নাহু মিন আহলিন নার, একটু আগে যে বললেন যে অমুক লোক জাহান্নামী, আর আমরা ভাবছিলাম কি, যে শহীদ বা জান্নাতি, ফা আযামান্না যালিক, আর লোকেরা খুব কঠিন মনে করল, ফা কুলতু আনা লাকুম বিহি, তারপর আমি এই পেছনে পেছনে গেলাম, শেষকালে দেখলাম এই অবস্থা, ঘটনা খুলে বললেন আর কি, ঠিক আছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন, ইন্নার রাজুলা লা ইয়ামালু আমালা আহলিল জান্নাতি ফিমা ইয়াবদুলিন নাস, কোন কোন লোক আছে লোকের চোখে লোকচক্ষুতে সে জান্নাতের কাজ করে, লোকেরা মনে করে কি জান্নাতের কাজ করছে, ওয়াহুয়া মিন আহলি নার, অথচ সে জাহান্নামী, কেননা আল্লাহ আলামু আনতুম লা তাআলামু, আল্লাহ জানেন আমরা জানতে পারি না, মানুষ বুঝতে পারে না, জানতে পারে না, বাহ্যিক অবস্থা দর্শন করে সে একটা কথা বলে, মন্তব্য করে, কিন্তু আভ্যন্তরিক ব্যাপার কে জানেন? আল্লাহ জানেন। ওয়াইন্নার রাজুল লা ইয়ামালু আমালা আহলিন নার ফিমা ইয়াবদুলিন নাস, কোন কোন মানুষ আছে যে লোকচক্ষুতে সে জাহান্নামের কাজ করছে, মরলেই সে জাহান্নাম যাবে, অথচ ওয়াহুয়া মিন আহলিল জান্নাহ, সে জান্নাতবাসী। অতএব আমরা আন্দাজ করে কাউকে এভাবে অমুক শহীদ, অমুক জান্নাতি, অমুক জাহান্নামি কথা বলা বড় কঠিন। তবে হাদিস কোরআনে যাকে বলা হয়েছে, যেমন সাহাবীরা জান্নাতি বলতে পারি না, পারি না, আশারায়ে মুবাশশারা বলা হয়েছে, একদম দশজন সাহাবীকে জান্নাতের সুসংবাদই দেওয়া হয়েছে, তো আমরা কি বলতে পারি না আবু বকর জান্নাতি? বলতে পারি, কিন্তু পরবর্তী কোন মানুষের জন্য যতই ভালো হোক সে, তাকে আমরা জান্নাতি বলতে পারি না, তাকে কেউ মারা গেল তাকে আমরা জাহান্নামি বলতে পারি না। কিন্তু যারা কাফের, কাফেরদের ব্যাপারে জাহান্নামি বলতে পারি না, পারি না, মরার আগে না, মরার পরে নিশ্চিত রূপে যে কাফের হয়ে মারা যায় আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছেন সে জাহান্নামে, তাই না? ওমাই ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুতু ওয়া হুয়া কাফিরুন ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া উলাইকা হুম আসহাবুন নার। আল্লাহর ওয়াদা আছে যে মুরতাদ হয়ে মারা যাবে, নাস্তিক হয়ে মারা যাবে, কাফের হয়ে মারা যাবে, তার সমস্ত আমল পণ্ড আছে জাহান্নামবাসী। কিন্তু একটা কাফের এখন চলাফেরা করছে, আপনি বলেন জাহান্নামি, বলতে পারবেন? কেন বলতে পারবেন না? সে তওবা করতে পারে, ওই দেখুন ইহুদি গোলাম, যে বলছিলাম না ইহুদি ছেলেটা আল্লাহ রাসূলের খেদমত করত, তো যখন সে অসুস্থ হলো, আল্লাহ রাসূল দেখা করতে গেলেন, আল্লাহ রাসূল বুঝতে পারলেন যে বাঁচবে না, তখন তাকে বললেন যে তুমি কি হও, মুসলমান হয়ে যাও। তো বাপের দিকে তাকাতে লাগলো, বাপ বলল কি, আতে আবুল কাসেম, আবুল কাসেম যা বলছেন, আবুল কাসেম কে, রাসূলুল্লাহ উপনাম, আল্লাহ আবুল কাসেম যা বলছেন মেনে নাও। সে কালামা পড়ে নিল আর তারপরে মারা গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন তোমরা সাথী জানাজা পড়ো, দেখলেন ইহুদি, কিন্তু শেষ কালে সে জান্নাতে চলে গেল। এই জন্য আমরা কোন কাফেরকে জাহান্নামী বলতে পারি না, কারণ আমরা জানি না যে সে হয়তো মরণের আগে কি হবে, মোমেন হবে, ঈমান আনবে। তেমনি শুভ মরণের লক্ষণ সেই ব্যক্তির প্রতিবেশীর একাধিক দিনদার জ্ঞানী সতলোক যদি মৃত ব্যক্তির জন্য দিনদারী ও সততা সাক্ষ্য দেয়, তবে সে ব্যক্তিও ওই সাক্ষানুসারে আল্লাহর বিশেষ অনুগ্রহে জান্নাতি হবে। কারণ দশজন যদি সাক্ষী দেয় তাহলে নিশ্চয়ই সে ভালো লোক, কারণ সবাই মিথ্যা বলতে পারে না, লোকটা খুব ভালো গো, লোকটা নামাজি ছিল, লোকটা পরেশগার ছিল, এগুলো কেউ কি বানিয়ে বলবে, মিথ্যা করে বলবে না, আর এগুলো অন্তর থেকেই বলবে, নিজের লোক না যে ভুয়ো প্রশংসা করছে, বাইরের লোক। অতএব সে ভালো লোকের মরণ তাকে বলতে হবে। আবু আসওয়াদ দুয়ালি বলেন, এক সময় আমি মদিনায় এলাম, তখন সেখানে চলছিল মহামারী। মহামারী মানে ওই যে এমন রোগ যে রোগে সংক্রামক, হ্যাঁ ছোঁয়াচের রোগ, সংক্রামক ব্যাধি, মানে একজন হলে আরেকজন আরেকজন, যেমন কলেরা, যেমন বসন্ত ইত্যাদি, তো প্লেগ বটে। তখন সেখানে চলছিল মহামারী, ব্যাপক আকারে মানুষ মারা যাচ্ছিল। আমি গিয়ে উমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর নিকট বসলাম, এমন সময় একটি জানাজা পাশ দিয়ে পার হল, তার প্রশংসা করা হলে, লোকেরা প্রশংসা করল, লোকটা ভালো ছিল এই সে। তখন উমার বললেন ওয়াজেব হয়ে গেল। আমি বললাম কি ওয়াজেব হয়ে গেল হে আমিরুল মুমিনিন? তিনি বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আইয়ুমা মুসলিমিন শাহিদালাহু আরবাআতুম বিখাইরিন আদখালাহুল্লাহুল জান্নাহ, যে ব্যক্তি মারা যায়, যে মুসলিম, মুসলিম ব্যক্তি না, মুসলিম মারা যায় আর তার জন্য চারজন ভালো হওয়ার সাক্ষী দেয়, চারজন, তাহলে আল্লাহ তাকে জান্নাতে দেবে। আল্লাহু আকবার। মানুষের কাছে ভালো হওয়াটাও কঠিন, মানুষের কাছে ভালো হওয়াটাও কঠিন, কঠিন শুধু না সুকঠিন। ফাকুলনা ওয়া সালাসা, যদি তিনজন সাক্ষী দেয়, তো বললেন তিনজন সাক্ষী দিলেও, ফাকুলনা ইসনান, দুজন সাক্ষী দেয়, বললেন দুজন সাক্ষী দিলেও, সুম্মা লাম নাসআলহু আনিল ওয়াহিদ, তারপরে আর একজনের ব্যাপারে আমি আর জিজ্ঞাসা করি নাই। মোটামুটি দুজন সাক্ষী দিলেও সে আল্লাহ তাআলা তাকে জান্নাতে দেবেন। আল্লাহু আকবার। মৃত ব্যক্তির পরিজন বর্গের কারো লাভজনক মনে করে কোন প্রতিবেশীকে সাক্ষী মানা তা গ্রহণ করা বিদাত। এখন আপনি শুনলেন যে যদি চারজন সাক্ষী দেয়, তিনজন সাক্ষী দেয় জান্নাতি, এবারে লাশ রেখে বা কবরে দিয়ে গো আমার বাপ কেমন ছিল গো, এবার সেইখানে কেউ কি বলবে যে তোমার বাপ খারাপ ছিল, তাই না? এবার আল্লাহ তাআলা অন্তর জানেন যে যদিও কেউ বলে হ্যাঁ হ্যাঁ তোমার বাবা খুব ভালো লোক ছিল, আল্লাহ তো জানছেন, মনে মনে বলছে হ্যাঁ রে হ্যাঁ, যা যা ছিল ছিল, দিল থেকে বলবে না, লোকে আপনিই বলবে, স্বতঃস্ফূর্ত ভাবে বলবে যে লোকটা ভালো ছিল, মারা গেল। আরে জানাজায় অংশগ্রহণ, জানাজায় লোকে, মানে কোন কোন লোকের জানাজা হয় দেখেছেন, জানাজায় কত লোক হয়। অবশ্যই এটা জরুরি নয় যে খারাপ লোক হলে তার হবে না, কারণ খারাপ ওই যে ওই দল আছে মুশরিকদেরও, তাদেরও ভক্ত আছে, তাদেরও ভক্ত আছে। তারপরে জানাজায় হয়তো, আমাদের তো পাড়া গ্রামে বুঝতেই পাচ্ছেন, এক মুঠো ভাত পাবে, পোলাও, কি পোলাও তো হয় না ওখানে, গোস্ত ভাত তো হবেই, মাছ ভাত হয় বাঙালিদের, এই ভাত খাওয়ার জন্য এক প্লেট খাওয়ার জন্য চলে আসে, এই মানে চেন, অমকের ভাই, চাচা তো ভাই, খালার তবে দেওয়ার, ফুপুতে ভাইয়ের ভাই, তারপরে অমক তো অমক, পাঁচতলাতে বিয়ে লোকায়, সেই সম্পর্কে মামাই তো ভাই, কোথা কোথা থেকে দূরে দূরে থেকে চলে এসে জানাজায় অংশগ্রহণ করতে আসে। অত অবশ্য নিশ্চয়ই কিছু লোক আছে যারা স্বভাবের আশায় আছে, কারণ স্বভাব কি আমরা পরে বলবো, এক কিরাত করে, এক ওহুদ পাহাড় সমান করে স্বভাব হবে যদি সে জানাজাটা পড়ে, আর যদি দাফন সহ থাকে তাহলে দুই ওহুদ পাহাড় সমান স্বভাব। জানেন ওহুদ পাহাড় কত বড়? বলবো পরে ইনশাআল্লাহ, 7 কিলোমিটার লম্বা, আর কত উঁচু আপনারা দেখেছেন মদিনায়। বেশ, তাহলে আমরা কি বলতে চাইলাম যে এইভাবে সাক্ষী নেওয়া বিদাত। আল্লাহ রাসূল বললেন চারজন সাক্ষী দিলে, কিন্তু তার মানে এই নয় যে আপনি সাক্ষীটা জোর করে নেবেন। যেমন ওই যে আর একটা আছে আপনারা দেখেছেন, মহিলা, মহিলাকে সাদা কাপড়, সাদা আলতা পেড়ে কাপড় পরিয়ে নিয়ে এসে লাশের পদতলে দাঁড় করিয়ে বলে, ও গো অমুকের মা, তোমার স্বামী তো চলে গেল, মোহরের দাবি মাফ করে দাও, মোহরের দাবি মাফ করে দাও। সেখানে কি সেই মেয়ে বলবে যে আমি মাফ করব না? হ্যাঁ, যদিও বলে, তার অন্তর কি বলছে আল্লাহ জানে। তেমনি এখন যেমন বলবে না যে মাফ করলাম না, তেমনি বাসর রাতেও সে বলবে না যে মাফ করব না। বাসর রাতেও বহু মানুষ আছে, চালাক মানুষ, তারা মনে করে যে বইয়ের গায়ে হাত দেওয়ার আগে মোহর আনা মাফ, লিখেছে 1,00,000 টাকা, 2,00,000 টাকা, 5,00,000 টাকা, দেখো তোমার গায়ে তো হাত দেওয়া হবে না, তুমি বলো মাফ করলাম, সে বেচারি কি বলবে না করব না? এখানে বাধ্য, ওখানেও বাধ্য, এ মাপ আসলে মাপ নয়, বাধ্য হয়ে, বুঝতে পারছেন? সুতরাং আপনি জোর করে বলবেন যে আমার বাপ কেমন ভালো লোক ছিল, তখন নিশ্চয়ই কেউ বলবে না যে খারাপ লোক ছিল, কারণ এই সময়ে সবাই ভালো বলবে। কিন্তু আল্লাহ তাআলা জানেন সবারই অন্তরের খবর, যে কে আসলে অন্তর থেকে সাক্ষী দিচ্ছে। তবুও এইভাবে সাক্ষী নেওয়া ঠিক না, বরং লোকেরা নিজে নিজে আলোচনা করবে, লোক মারা গেল, ওহ লোকটা খুব ভালো ছিল গো, লোকটা খুব ভালো ছিল, এমনিই বলবে, আল্লাহ ইয়াগফির, আল্লাহ ইয়ারহাম, তাই না? আর যদি আপনি জোর করে সাক্ষী নেন, সেটা তো বিদাত হবেই, আর সে সাক্ষী কোনো কাজে দেবে না। সকলের উচিত মৃত মানুষের দুর্নাম ও মন্দ চর্চা না করা, কারণ মারা গেছে, সে আমরা নিজের নিজের আপন আমলের সাজা সে পাবে, ভালো ভালো মন্দ মন্দ। তো আপনি দুর্নাম করে তার পাপভারটাকে বাড়াবেন না, দুর্নাম করে কোনো লাভ নেই, নিজেরও ক্ষতি। ব্যাস, এই গেল শুভ মরণের লক্ষণ। পূর্ণিমার দিনে বা রাতে, সূর্যগ্রহণের দিনে অথবা চন্দ্রগ্রহণের রাতে ইন্তেকাল কোন শুভ লক্ষণ বা অশুভ লক্ষণ নয়। পূর্ণিমার রাতে কেউ মারা গেল, আজকে পূর্ণিমার রাত, পূর্ণিমা পূর্ণিমা এসব ওদের কাছে আছে, আমাদের কাছে পূর্ণিমা পূর্ণিমা কিছু আছে নাকি? একাদশী দ্বাদশী কিছু আছে নাকি? নেই। অমাবস্যার রাতে যদি কেউ মারা যায়, তো অমাবস্যার রাতে অনেকে খারাপ মনে করে, তাই না? অমাবস্যার রাতে মরা খারাপ মনে করে। তবে আমাদের দেশে নিয়ে হচ্ছে যে অমাবস্যার রাতে লাশের মাথা কেটে নিয়ে এক সম্প্রদায় আছে যারা জাদু ফাদু করে, সাধনা করে, এই জন্য অমাবস্যার রাতে মরণ খারাপ মনে করা হয়। আর মারা গেলে সে দাফন করলে কি করা হয়, পাহারা দেওয়া হয়। কেন? লাশের মাথা কেটে নেওয়ার ভয়ে, এখনো পর্যন্ত আছে দেশে, এখনো আছে, লাশ চুরি হয়, লাশের কাফন চুরি হয়, লাশের মাথা চুরি হয়। আল্লাহ আকবার, এই কেমন চোর! হ্যাঁ, তারা মনে করে যে এই মাথা চুরি করে আজকে রাতে যদি নেওয়া যায়, তাহলে এই মাথা দিয়ে সাধনা হয়, এই মাথা দিয়ে জাদু হয়, ইত্যাদি ইত্যাদি ধারণা করে। তবে এইসব অমাবস্যার রাতে বা পূর্ণিমার রাতে মারা গেল তো কোনো শুভ লক্ষণ না। সূর্যগ্রহণের সময় মারা গেল, অনেক বড় লোক, অনেক ভালো লোক ছিল তাই সূর্যগ্রহণ হয়েছে, অনেক ভালো লোক ছিল তাই চন্দ্রগ্রহণ লেগেছে, এইসব কিচ্ছু না। যেদিনে ইব্রাহিম মারা যান, ইব্রাহিমকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে মারা যান, সেই দিনে কিন্তু সূর্য গ্রহণ লেগেছিল। তো রাসূলুল্লাহ, অনেক লোকে বলাবলি করতে লাগলো যে নবীর ছেলে মারা গেছে তার জন্য সূর্যে গ্রহণ লেগেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাস শামসা ওয়াল কামারা লা ইখসিফানি লিমাউতি আহাদিন ওয়ালা লিহায়াতিহ ওয়ালাকিন্নাহুমা আয়াতান মিন আয়াতিল্লাহি ফাইযা রাআইতুমুহা ফাসাল্লু। চাঁদ সূর্যের গ্রহণ কারো জীবনের জন্য, কেউ জন্ম নিয়েছে বলে অথবা কেউ মারা গেল বলে হয় না, এই আল্লাহর নিদর্শন, আল্লাহ নিদর্শন দেখিয়ে থাকেন। অতএব যখন চন্দ্রগ্রহণ কিংবা সূর্যগ্রহণ লাগবে, তখন তোমরা নামাজ পড়ো, দান খয়রাত করো, ইস্তিগফার করো, কবরের আজাব থেকে পানাহ চাও, ইত্যাদি ইত্যাদি। এ কারো মরার জন্য অথবা জীবনের জন্য হয় না, বুঝতে পারছেন? এরকমই বললাম যে আকস্মিক মৃত্যু বা হঠাৎ করে মারা গেল। একটা লোক এইভাবে গেঞ্জি খুলছে, গেঞ্জিটা খুলতে খুলতেই বাস শেষ, কিছু বুঝাই গেল না। অনেক লোক হঠাৎ মারা যায় কিনা, আকস্মিক, এটা কি বলা হয়, কিসের মা, হার্ট অ্যাটাক অথবা স্ট্রোক, হঠাৎ করে মারা গেল, তাকে মানে শোয়ানোর অবসর পাওয়া যায় না, হঠাৎ করে মারা গেল। তো এই মরণগুলো, আকস্মিক মরণগুলো কোন শুভ মরণের লক্ষণ নয়, বা কোনো কষ্ট হল না জাকান্দানের সময়, এসব শুভ মরণের লক্ষণ নয়। তবে দম যাওয়ার পর চেহারা হর্ষৎফুল হওয়া, দেখবেন দম চলে গেছে আর চেহারাটা যেন উজ্জ্বল, যেন হাসছে, যেন উজ্জ্বল হয়ে আছে, শাহাদতের আঙ্গুল যেটা, যে তর্জনীটা উপর দিকে উঠে যাওয়া, উঠে এমে উঠে আছে, তাহলে বিশেষ করে সৌদি আরবে, আমাদের দেশে কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলে এরকম করে না, এই সৌদি আরবে করে। আজান শুনে, হ্যাঁ একামত শুনে কিংবা লা ইলাহা ইল্লাল্লাহ বলি তখন আঙুলটা তোলে। তাহলে যাদের অভ্যেস আছে তাদের যদি দেখা যায় মরণের সময় এরকম করে, তার মানে কি সে কালেমা পড়েছে। এই জন্য শুভ মরণের লক্ষণ বলা হয়েছে। কিছু লক্ষণ এমন আছে যাতে বোঝা যায় যে মত আর মত শুভ নয়, যেমন শিরিক কুফরি কাবিরা গুনাহ ও বিভিন্ন অসৎকর্ম করা অবস্থায় মরণ অশুভ মরণের লক্ষণ। যেমন ভালো কাজ করতে করতে মারা গেলে শুভ মরণের লক্ষণ, তেমনি পাপ কাজ করতে করতে মারা গেলে অশুভ মরণের লক্ষণ। আপনারা নিশ্চয়ই শুনেছেন সুনামির সময়ে সমুদ্র সৈকতে সব উলঙ্গ, নারী পুরুষ উলঙ্গ পড়ে আছে, চলে এলো কি হঠাৎ করে সমুদ্রের তুফান, ঠিক আছে। তারপর ধরুন বিল্ডিং এর ভিতরে ব্যবিচার চলছে আর কি হলো, ভূমিকম্প হলো, চাপা পড়ে গেল, ব্যবিচার করতে করতে মারা গেল, গান শুনতে বাজনা ড্যান্স চলছে, মানে নোংরা ড্যান্স চলছে, সেই চলতে চলতে মারা গেল। এইভাবে যদি কেউ মারা যায় নোংরা অবস্থায়, এখানে শুনেছেন রিয়াজের একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, তো গিয়ে সঙ্গে সঙ্গে মরুর দেখছে তার হাতে সিগারেট লাগানো আছে আর তার টেপে গান চলছে, তার মানে কি তার মরণটা কি বুঝবেন আপনি। এগুলো হচ্ছে অশুভ মরণের লক্ষণ। এছাড়া জানকবজের পর ভ্রু কুঞ্চিত হয়ে যাওয়া, যে ভ্রুটা কুঞ্চিত হয়ে যাওয়া, মানে তার চেহারা দেখেই বুঝতে পারবেন যে কি অপছন্দ করছে, চেহারা কালো হয়ে যাওয়া, বিবর্ণ হয়ে যাওয়া। মালাকুল মওতের নিকট থেকে আল্লাহর ক্রোধের কথা শুনে মায়েতের চেহারায় অসন্তুষ্টি ও ঘাবড়ে যাওয়া স্পষ্ট ছাপ পড়ে যাওয়া, চেহারার সাথে সারা দেহ কালো হয়ে যাওয়া ইত্যাদি, এসবগুলো অশুভ মরণের লক্ষণ ধরা যায়। আর সকলের ঠিকানা আল্লাহই ভালো জানেন। অতএব এই হচ্ছে শুভ অশুভ মরণের লক্ষণ। আল্লাহ আমাদেরকে যেন শুভ মরণ দান করেন। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।